বাংলা মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন ওয়া নাজ্জাইনাহুমা ওয়া ক্বাওমাহুম মিনাল কারবিল আযীম ওয়া নাসারনাহুম ফাকানু হুমুল গালিবিন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক সৎ লোকদেরকে সব সময় সম্মানিত করেন আর অসৎদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত অপদস্ত করেন। সালাত এবং সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানিত করেছেন আর আখেরাতে সবচেয়ে বেশি সম্মানিত করবেন। আমাদের তাফসীর সূরা সাফফাতের আয়াত নম্বর 114 এখান থেকে আমরা শুরু করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখান থেকে মূসা এবং হারুন আলাইহিমাস সালামের কথা সংক্ষেপে বর্ণনা করেছেন, যে আল্লাহ পাকের যে অনুগ্রহ তাদের উপর ছিল। ওয়ালাকাদ মানান্না আলা মূসা ওয়া হারুন, আর নিশ্চয় আমি অনুগ্রহ করেছিলাম, এহসান করেছিলাম মূসা এবং হারুন আলাইহিমাস সালামের উপর। ওয়ানাজ্জাইনাহুমা, এবং তাদের উভয়কে মুক্তি দিয়েছিলাম। ওয়া ক্বাওমাহুমা, তাদের জাতি বনী ইসরাইল তখনকার মুমিনদেরকে সৎকর্মশীলদেরকে, মিনাল কারবিল আযীম, মহা বিপদ থেকে, অর্থাৎ ফিরাউন এবং ফিরাউনের বংশধরের জুলম অত্যাচার থেকে এবং তাদের গোলামীর জীবন থেকে নাজাত দিয়েছিলাম, স্বাধীনতা দিয়েছিলাম, যেটা মহরমের 10 তারিখ আশুরার দিনে ছিল। ও নাসারনাহুম ফাকানুহুমুল গালিবিন, এবং তাদের সাহায্য করেছিলাম ফলে তারা বিজয় লাভ করেছিল, ধ্বংস হয়েছিল শত্রু ফেরাউন এবং ফেরাউনের অনুসারীরা। আর আল্লাহ পাক বিজয় দান করেছে মূসা আলাইহিস সালাম এবং তার কওম মুমিনদেরকে। ওয়া আতাইনাহুমুল কিতাব আল মুস্তাবিন, আর তাদেরকে সুস্পষ্ট, অর্থাৎ মূসা এবং হারুনকে সুস্পষ্ট কিতাব দিয়েছিলাম তাওরাত। ওয়া হাদাইনাহুমাস সিরাত আল মুস্তাকিম, আর মূসা হারুনকে সহজ সরল পথও দেখিয়েছিলাম। ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, আর তাদেরকে পরবর্তীতে আসা মুমিনদের জন্য স্মরণীয় করে রেখেছিলাম। কিয়ামত পর্যন্ত মূসা হারুন আম্বিয়া রাসূলগণের নাম কত শ্রদ্ধা ভরে মানুষ নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্মরণীয় করে রেখেছেন। সালামুন আলা মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের উপর শান্তির ধারা বর্ষিত হোক। ইন্নাকা যালিকা নাজিজুল মুহসিন, নিশ্চয় আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় এরা আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। তারপরে আল্লাহ পাক ইলিয়াস নবীর কথা সংক্ষেপে বর্ণনা করেছেন। ইলিয়াস আলাইহিস সালাম নবী ছিলেন আল্লাহ পাকের বনী ইসরায়েলদের, এবং তার কথা কোরআনে কারিম মাত্র 2 জায়গায় বর্ণিত হয়েছে। ওয়া ইন্না ইলিয়াস আল্লামিনাল মুরসালিন, আর নিঃসন্দেহে ইলিয়াস রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন, অর্থাৎ প্রেরিতদের অন্তর্ভুক্ত ছিলেন। যেখানে মুরসালিন বলেছেন তার মানে এই নয় যে তাকে কিতাব দেওয়া হয়েছে, বরং শাব্দিক অর্থে সেখানে মুরসাল বলা হয়েছে প্রেরিত, যে কোনো প্রেরিত ব্যক্তিকে রাসূল বলা হয়। হয়তো এই অর্থে যে সংজ্ঞা ওলামারা করেছেন সেই সংজ্ঞা, ওলামাদের ইস্তিহাদ, কিতাব দেওয়া হয়নি কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইজ ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, যখন নিজ জাতিকে বলেছিলেন তিনি যে আল্লাহকে কি তোমরা ভয় করো না, গুনাহ থেকে বাঁচতে চাও না। বনী ইসরায়েলরা খুব দ্রুত শিরকে লিপ্ত হয়ে যেত, মাত্র 40 দিনের মধ্যে মুসা আলাইহিস সালাম জীবদ্দশায় গিয়েছেন তাওরাত নেওয়ার জন্য উত্তর পাহাড়ে, এদিকে গোপূজা শুরু করে দিয়েছে। এইরকমই মুসা আলাইহিস সালামের হারুন আলাইহিস সালাম ইন্তেকালের পরেই দ্রুত এরা শির কুফুরিতে লিপ্ত হয়ে গেছিল। ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহাক যখন পাঠান তখন ইবনী ইসরাইল এরা মূর্তি পূজক হয়ে গেছিল, এরা বাল নামক এক বড় দেবতার পূজা করত। আল্লাহাক রব্বুল আলমিন বলছেন যে ইলিয়াস আলাইহিস সালাম জাতিকে বললেন, আল্লাহ তা তখন তোমরা আল্লাহকে ভয় করবে না, তোমরা পাপ থেকে শির থেকে বাঁচবে না, আতাদ ও না বাহলান ও তাজারুন আহসান আল খালেকিন, তোমরা বাল নামক উপাস্যকে ডাকছো, আহ্বান করছো, তার কাছে প্রার্থনা করছো, তার পুজো করছো, আর তোমরা ছেড়ে দিয়েছো সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টিকর্তাকে, আহসানুল খালেকিন যিনি আল্লাহ পাক তাকে ছেড়ে দিয়েছো, আল্লাহ যিনি আল্লাহ রব্বাকুম তোমাদের প্রতিপালক, ওরাব্বা আবায়কুমুল আউয়ালিন তোমাদের পূর্বের সমস্ত পূর্বপুরুষদের যিনি রব প্রতিপালক, ফাকাজ্জাবুহু, কিন্তু এই জাতি যখন মানুষ বাঁকা পথে চলে যায় সোজা করা বড়ই মুশকিল। তারা ইলিয়াস আলাইহিস সালামকে মিথ্যা মনে করেছিল, ফাইন্নাহুম লামুহদারুন, সুতরাং তাদেরকে অবশ্যই আল্লাহর সামনে শাস্তির জন্য হাজির করা হবে, জাহান্নামে উপস্থিত করা হবে, ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দা যারা, ও তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই ইলিয়াস আলাইহিস সালামকে পরবর্তী লোকেদের মাঝে মুমিনদের মাঝে স্মরণীয় করে রেখেছি, সালামুন আলা ইলিয়াসিন, সুতরাং ইলিয়াসিনের প্রতি সালাম হোক। এই ইলিয়াসেরই অপর নাম মানে অন্যরকম উচ্চারণের নাম হচ্ছে ইলিয়াসিন, আর এটা আগের যুগ থেকে চলে আসছে, যেমন জিব্রাইলের নাম জিব্রাইল আর জিবরিল, মিকাইলের নাম মিকাল, কোরআন আল্লাহ মিকালা বলেছেন আর মিকাইল, ইব্রাহিম আলাইহিস সালামের নাম ইব্রাহিম আর আব্রাহাম, কোরআনে কারিমের যে 7 বা 10 রকমের তিলাওয়াত আছে তা ইব্রাহিমে আব্রাহাম তিলাওয়াতে আছে, আর ইংরেজিতে আব্রাহাম বলা হয়। তো এইভাবে ইলিয়াসের অপর নাম মানে উচ্চারণে ইলিয়াসিনও বলা হইতো, সেই নবীকে এখানে বলা হয়েছে, অন্য কোনো নাম সেটা নয়। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ এইভাবে সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, ইলিয়াস মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। ওয়া ইন্না লুতান লামিনাল মুরসালিন, এখানে আল্লাহ লুত আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, নিঃসন্দেহে লুতও প্রেরিতদের অন্তর্ভুক্ত ছিল, রাসূলদের অন্তর্ভুক্ত। ইজনাত জাইনা ও আহলাহু আজমাইন, যখন তাকে এবং তার পরিবারকে অর্থাৎ তার দুই মেয়ে ছিল যারা মোমেনা ছিল তাদেরকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন আল্লাহ পাকের আজাব থেকে এবং এই পাপিষ্ট জাতি থেকে, ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে ওই বৃদ্ধা বুড়ি লুত আলি সালামের স্ত্রী পাপিষ্ট, সে ইমান নিয়ে আসেনি লুত আলি সালামের ওপর আল্লাহর ওপর। আল্লাহ পাক বলছেন ফিল গাবেরিন, তারা যারা অবশিষ্ট থেকে যাবে আজাবে ধ্বংসপ্রাপ্ত হবে তাদের অন্তর্ভুক্ত হবে এই বুড়ি মহিলা। সুম্মা দাম্মারনাল আখারিন, অতপর অন্য অন্যদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, তাদের বহু পাপ ছিল, সবচেয়ে বড় পাপ ছিল শিরক, আর আরেকটি নোংরা আর জঘন্য পাপ তাদের ছিল যা মানব জাতি তার পূর্বে করেনি, তা ছিল সমকামিতা। আল্লাহ পাক মক্কার মুশরিকদেরকে আরবদেরকে বলছেন সম্বোধন করে, ওয়াইন্নাকুম লাতামুরুনা আলাইহি মুসবিহিন, তোমরা শিক্ষা নিতে চাও না, নিঃসন্দেহে তোমরা ওই লুত আলী সালামের জাতিকে যে এলাকায় ধ্বংস করা হয়েছে সে এলাকা হয়ে সকালেও তোমরা অতিক্রম করে থাকো, অবিল্লাইলে আর রাতে অতিক্রম করে থাকো, অর্থাৎ রাত দিন তোমরা যাচ্ছ আসছ, শাম দেশে যখন তোমরা ব্যবসার উদ্দেশ্যে যাও তখন ওই রাস্তা দিয়ে মৃত সাগরের পাশ দিয়ে সাদ্দুম এলাকা, যে এলাকায় লুত আলী সালামকে পাঠানো হয়েছিল ওই এলাকা দিয়ে তোমরা চলাফেরা করো, ইতিহাস জানো সত্য ইতিহাস, কেন আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন, তারপরে তোমরা পাপিষ্ট হয়ে থেকে যাবে, তোমরা কি এ প্রতীক্ষায় আছো যে ওইরকম আজাব শাস্তি তোমাদের উপর আসুক। আল্লাহ পাক তারপরে বলছেন যে আফাল্লাহ তা কোনো চিন্তা করে তোমরা দেখো না, একটু চিন্তা করো, ওয়াইন্না ইউনুস আলামিনাল মুরসালিন, তারপর আল্লাহ পাক ইউনুস আলাইহিস সালামের কথা বলছেন যে নিশ্চয়ই ইউনুস আলাইহিস সালামও প্রেরিত ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন তিনি পালায়ন করেছিলেন মানে নিজের ইচ্ছাতে চলে গেছিলেন। আম্বিয়া রসুলগণের সম্পর্কে আল্লাহ পাকের নীতিমালা হচ্ছে যখন যে এলাকায় পাঠাইলাম তোমাকে মানব জাতির কল্যাণের জন্য হেদায়তের জন্য আমার বিনা হুকুম ওখান থেকে বেরোবে না। এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম মক্কা থেকে সাহাবায়ে কেরামদেরকে হিজরত করার নির্দেশ দিয়ে দিয়েছেন, প্রথম হিজরত হাবাসা চলে যাও তোমরা, নবী যাননি, আল্লাহর হুকুম হয়নি সেই জন্য। মদিনায় অনেক সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেছেন রসুল্লাহ সাল্লামের আগে, কিন্তু তিনি যাননি, প্রতীক্ষায় ছিলেন আল্লাহর হুকুম কখন আসে। আল্লাহর হুকুম আসতেই দুপুর বেলায় সাথে সাথে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাআলার বাড়ি গেছেন, আবু বকর সিদ্দিক বললেন আসহবা তাসহবাত ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গী হতে চাই, সঙ্গী হতে চাই, দুটো উঁটকেও আমি প্রস্তুত রেখেছি, আপনি একটাই চাপবেন আমি একটাই চাপব। এটাই আল্লাহ পাকের বিধান ছিল, কিন্তু ইউনুস আলাইহিস সালামের একটু এখানে ভুল হয়ে যায়। তিনি অসন্তুষ্ট হয়ে যখন এই জাতি মানল না কথা, শিরকুফুরিতেই থাকবে, বলে দিলেন যে তিন দিনের মধ্যে, তিন দিন পরে তোমাদের উপর আজাব আসবে, এ কথা বলে দিয়ে টান দিলেন, চলে গেলেন। আল্লাহ পাকের নির্দেশের অপেক্ষায় তিনি থাকেননি। আল্লাহ পাক বড়দের ছোট ভুলকেও আল্লাহ পাক ধরেছেন আর ধরে সংশোধন করেছেন, আর যারা পাপিষ্ট গুনাহগার বড় বড় পাপ করলেও আল্লাহ পাক তাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, যাতে করে মহাশাস্তি ওই জাহান্নামের ইন্ধন হয়, কবরের জীবনে মৌতের পরে তাদের কঠোর শাস্তি দেওয়া হয়। আর দুনিয়াতে বহু শাস্তি আসে, কিন্তু অনেক সময় চক্ষু দিয়েও দেখে না আর অন্তর্দৃষ্টি দিয়ে চিন্তা করে না, যার ফলে বুঝে না, প্রাকৃতিক দুর্যোগ হয়ে থেকে যায় তাদের কাছে। দুনিয়ার উত্থান পতন শিক্ষা নেয় না যে এত শাস্তি পেলাম, এত কষ্ট পেলাম, নিশ্চয় আমার পাপ আছে, এগুলি ভালোভাবে চিন্তা করে দেখে না পাপিষ্ট লোকেরা। ইউনুস আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের প্রিয় বান্দা, এই ছোট্ট কথাটি আল্লাহ পাক পছন্দ করলেন, তুমি কেন গেলে? হতে পারে এদেরকে আমি সংশোধনের সুযোগ দেব, আমি যখন যেতে বলবো তখন তুমি ছেড়ে যাও গ্রাম। ইজ আবাকাইল আল ফুলকিল মাশহুন, যখন তিনি চলে গেলেন বাড়ি থেকে বেরিয়ে বা গ্রাম থেকে বেরিয়ে, বোঝাই নৌজানের উদ্দেশ্যে, মানে বোঝাই নৌজানে গিয়ে চেপে গেলেন, গেলেন সামনে নদী আসলো, আর নদীতে গিয়ে কিনারায় দেখলেন যে একটা জাহাজ আছে, আর জাহাজে প্যাসেঞ্জার ভর্তি হয়ে গেছে, তাতে চড়েও ফেললেন। কিছু দূর যাওয়ার পরে তুফান উঠে গেল, আর এত লোক নিয়ে যাওয়া সম্ভব হবে না, ফিরেও যেতে পারছে না, কি করতে হবে? বোঝা হালকা করতে হবে, বোঝা হালকা করবো তো ফেলবো কাকে? তো কোরা করা হোক, আরবিতে কোরা বলা হয় যেটাকে বোঝানোর জন্য, লটারি, লটারি মানে এই জুয়া নাই যেটা হারাম, যেখানে হার জিত রয়েছে টাকা পয়সার ইত্যাদি মালধনের, সেটা হচ্ছে জুয়া। জুয়া শয়তানের কাজ, আল্লাহ পাক বলেছেন মিনামালি শয়তান। আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন ফাসাহামা, অতপর ইউনুস আলাইহিস সালাম লটারিতে অংশ নিলেন, ফাকানা মিনাল মুদহাজিন, কিন্তু হেরে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন, তাতে হেরে গেলেন, তার নাম চলে আসলো, লোকেরা নিক্ষেপ করতে চায়, এত ভালো মানুষ, পরেশগার মানুষ, একে কী করে নিক্ষেপ করে? না না না, কয়েকবার করে লটারি করা হলো, অন্য কোনো নাম আসুক, বারবারও তারই নাম উঠছে। তিনি দেখলেন না, আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন মনে হয়, আমাকে ঝাঁপ দিতে হবে, বললেন যে ঠিক আছে আমি নিজেই ঝাঁপ দিচ্ছি। যা হোক, ঝাঁপ দিয়ে দিলেন সমুদ্রে। আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেছেন ফালতাকা মাহুল হুতো, তখন বড় একটা মাছ এসে তাকে গিলে ফেললো, ওয়াহুয়া মলিম, এবং সে ধিক্কার যোগ্য হয়ে গেল। আহ, আল্লাহ পাক এখানে সংশোধন করতে চাইলেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্যধারায় মানব হৃদয়। আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন? তাহলে দেখুন বিস টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে? আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান আজ রাত 10:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9:00 বাংলাদেশে পিস টিভি বাংলায়। তিনি তাই বলে থাকেন, সেই জন্য ব্যবহার করতে হবে। কার দ্বারা কার জন্য, এলিম অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা, এটার নামই হলো হাদিস। কি উদ্দেশ্য নিয়ে? মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হোসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ? হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসির করছিলাম সূরা সাফফাতের, আর বিষয়বস্তু ছিল আমাদের ইউনুস আলাইহিস সালামের ঘটনা সংক্ষেপে। মহান আল্লাহ ইরশাদ করছেন এই সূরায়ে সাফফাতের 141, 42, 43 এই আয়াতগুলিতে মহান আল্লাহ ইরশাদ করছেন যে এই ফালতাকামাহুল হুত ওয়া মুলিম, ইউনুস আলাইহিস সালাম কে যখন নিক্ষেপ করে দেওয়া হলো বা পানিতে ঝাঁপ দিলেন, তখন তাকে বড় একটা মাছ এসে গিলে ফেলল এবং তিনি ধিক্কারযোগ্য হয়ে গেলেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইউনুস আলাইহিস সালাম যদিও মাছের পেটে চলে গেছেন, কখনো ইউনুস আলাইহিস সালাম সম্পর্কে এই কথা চিন্তা করবে না যে তিনি মহা অপরাধ করেছেন এবং তিনি ভালো মানুষ ছিলেন না, এমন কথা নয়। বরং সর্বদাই তিনি আল্লাহ পাকের তাসবিহ করতেন। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, সে যদি তাসবিহকারীদের অন্তর্ভুক্ত না হতো, ইউনুস আলাইহিস সালাম সর্বদাই আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করত, আল্লাহ পাকের ইবাদত বন্দী করত, আল্লাহ পাকের অনগত নেক বান্দা ছিল। এই ভালো গুণ যদি না থাকতো, অসৎ হইতো, লালাবে সাফিবাত নেহি, তাহলে মাছের পেটে অবস্থান করতো ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। কিন্তু যেহেতু সারা জীবন তিনি আল্লাহ পাকের তাসবিহ তাহলিলকারী সৎকর্মশীল নেক বান্দা ছিলেন, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর বিশেষ রহমত করেছেন, এটা একটি অর্থ। এর দ্বারা এই বিষয়টি বোঝা যায় যেটা আমাদের বাস্তব জীবনে, যে আপনার জীবনে আপনি যদি সৎকর্মশীল হন শুরু থেকে, যৌবনকাল থেকে আপনি ভালো মানুষ, ইমান আমল সুন্দর, কিন্তু কখনো গিয়ে পদস্খলন ঘটলো, কোনো একটা পাপ হয়ে গেল বা একাধিক ভুল হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রেকর্ড যেহেতু ভালো, সেই জন্য আপনার উপর বিশেষ অনুগ্রহ করবেন, আপনাকে তওবার তৌফিক দেবেন, সংশোধনের তৌফিক দিবেন, বড় ক্ষয়ক্ষতি আপনার হবে না, শাস্তি দেবেন না, এটা হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ। ইউনুস আলাইহিস সালামের মতো চরিত্রবান হন, সারা জীবন ভালো থাকেন, আর কখনো যদি শয়তান এরকম সুযোগ পেয়ে যায় আর আপনাকে গাফিল করে দিতে পারে, আল্লাহর খাস রহমত অবশ্যই হবে। আর কেউ কেউ বলেছেন যে ফালাউল আন্নাহু কানা মিনাল মুসাববিহিন, মানে ইউনুস আলাইহিস সালাম যদি মাছের পেটে গিয়ে আল্লাহর তসবিহ না করত, আল্লাহর কাছে দোয়া না করত, যেই দোয়া আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেছেন, ফানাদা ফিল যুলুমাত, সূরা আম্বিয়াতে রয়েছে, অন্ধকারের উপর অন্ধকার, মাছের পেটের অন্ধকার, পানির অন্ধকার, রাতের অন্ধকার, তিনি দোয়া করেছেন, আল্লাহকে ডেকেছিলেন, লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ তোমার ছাড়া আমার কোনো সত্য মাবুদ নেই, সুবহানাকা তুমি পাক পবিত্র, তোমার তাসবিহ পাঠ করছি, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালিমদের দলে এসে দাঁড়িয়ে গেছি, ভুল করেছে, এতটুকু দোয়া যথেষ্ট, আল্লাহ অনুগ্রহ করলেন। এই দোয়া যদি ইউনুস আলাইহিস সালাম না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো, এই কথা আল্লাহ পাক বলতে চাইছেন। দুটোই তাফসির করা হয়েছে। আল্লাহ বলছেন ফানাবাদ নাহু বিল আরায়ে, তাকে আমি নিক্ষেপ করি, আরা মানে এমন খোলা ময়দান যেখানে কোনো লতা পাতাও নেই, গাছও নেই, তৃণ লতাহীন প্রান্তরে আমি তাকে নিক্ষেপ করে দিলাম। ওয়াহুয়া সাকিম, সেই সময় সে রুগ্ন ছিল, অসুস্থ হয়ে পড়েছিল। ওয়াম্বাতনা আলী সাজারাত মিয়াকতিন, আল্লাহ বলছেন তার হেফাজতের জন্য, তাকে সুস্থ করার জন্য আমি তার ওপর উদ্গত করে দিলাম লতা পাতা যুক্ত একটি গাছ। একদিন বলা হয় এমন গাছকে যেই গাছের কাণ্ড হয় না, লতা পাতাওয়ালা গাছ, সে লাউ গাছও হইতে পারে, তরমুজও হইতে পারে, আর অন্য কিছু হইতে পারে, এই ধরনের গাছগুলি। ওয়ারসাল নাহ ইলা মিয়াতি আলফিন আও ইয়াজিদুন, আল্লাহাক বলছেন তাকে পাঠিয়েছিলাম যে জাতির কাছে, যে জাতির সংখ্যা 100,000 বা তারও বেশি ছিল। আল্লাহ পাক এখানে সন্দেহ করে বলেননি, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চেয়েছেন যে তাদের সংখ্যা অনেক ছিল। যেমন আমরা যদি বলি যে তোমার কাছে দশ বার করে এলাম, তার মানে এই না যে দশ বার গুনে গিয়েছেন, বরং অনেকবার। এখানেও সেটাই বোঝানো হয়েছে, ওয়ারসালনাহু, আর তাকে এই ইউনুসকে আমি প্রেরণ করেছিলাম নবী করে, এলাম মিয়াতি আলফিন, এক লক্ষ একশো হাজার, এক লক্ষ মানুষের উদ্দেশ্যে অথবা তার চাইতে বেশি তাদের জনসংখ্যা ছিল, এমন জনবস্তিতে এমন এলাকায় নবী করে পাঠিয়েছিলাম। আমানু, এরা ইমান নিয়ে এসেছিল। ঘটনা তাফসীর কারগণ এই বর্ণনা করেছেন যে ইউনুস আলাইহিস সালাম রাগ করে চলে গেলেন আর বলে দিলেন, দেখো তোমাদের তিন দিনের মধ্যে আজাব আসবে বা তিন দিন পরে আজাব আসবে। এরা দেখলো যে ইউনুস আলাইহিস সালাম খোঁজাখুঁজি করলো, সংশোধন করে যে আমরা ভুল করেছি, এখন ইউনুস আলাইহিস সালাম হাতে গিয়ে মাফ চাই আর আল্লাহর কাছে ক্ষমা চাই। ইউনুস আলাইহিস সালামকে খুঁজে পেল না, চলে গেছে, খবরও রাখে না জাতি। তখন তারা মাঠে একবারে বেরিয়ে পড়ল, নিজের গরু ছাগল পশু আর নিজের ছেলে মেয়ে সবকে নিয়ে মাঠে বেরিয়ে আল্লাহর সামনে কান্নাকাটি শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে মাফ করেছে। এই একটি জাতি আজাবের লক্ষণ দেখে নেওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে মাফ করেছিলেন। ফামাত্তানাহুম ইলাহিন, ফাআমানু, তারা ইমান নিয়ে এসেছিল, সুতরাং তাদেরকে কিছু কালের জন্য দুনিয়ায় ভোগ করতে দিয়েছিলাম। আল্লাহ পাক তারপরে একটি আকীদার বিষয় উল্লেখ করেছেন, সেটা আল্লাহ পাক রব্বুল আলমিন এক ও একক, তার কোনো শরীক যেমন নেই, তেমন তার কোনো সঙ্গিনী স্ত্রীও নেই। যেমন তার স্ত্রী নেই, জোড়া নেই, তেমন তার ছেলে মেয়েও নেই। কিন্তু আরব মুশরিকরা ফেরেশতাদেরকে মালায়েকাকে আল্লাহর মেয়ে বলতো, আল্লাহ তার খণ্ডন করছেন। ফাস্তাফতাহিম, এই কাফের মুশরিকদেরকে, আরবদেরকে জিজ্ঞেস করো, আলে রব্বিকাল বানাত, তোমাদের প্রতিপালকের শুধু মেয়ে আছে, ওয়ালাহুমুল বানুন, আর তোমাদের জন্য শুধু ছেলে, মানে তোমরা তো মেয়ে পছন্দ করো না। কারণ আরবরা অধিকাংশই মেয়ে হইলে জীবন্ত দাফন করে দিত, আর যদি মেয়ে জন্মে যায় তাহলে একেবারে তাদের জন্য যেন মানহানিকর বিষয় হয়ে গেল। দুটি কারণে তারা মেয়ে পছন্দ করতো না। এক হচ্ছে যে মেয়েরা লড়াই করতে পারবে না, গোত্রীয় শাসন, এক বংশের আর এক বংশের সাথে যুদ্ধ চলছে, টেনশন, আর মহিলারা অস্ত্র ধরতে পারবে না। তাহলে তারা কাফের মুশরিক হইলেও বুঝতো যে মহিলারা সেনাবাহিনীতে ঢোকার যোগ্যতা রাখে না। আজকালকার শিক্ষিত লোকেরাও বুঝে না, আরো মুশরিকেরা মুশরিক হইলে এটা বুঝতো যে মহিলাদের দ্বারা লড়াই করা কাজ হবে না, সেই জন্য মেয়ে জন্ম হইলে রেখে লাভ নেই, জীবন্ত পুঁতে দাও। আর একটা ছিল তাদের বেকুফি, যে তারা মনে করতো যে মেয়ে হবে তার মানে কারো ঘরে বিয়ে দিতে হবে, তো কারো শ্বশুর হবো, কারো শালা হবো, ওইসব হবোই না, লজ্জাকর ব্যাপার। কেন কাউকে মেয়ে দেবো? মেয়ে কারো ঘরে দিলাম মানে তার কাছে দুর্বল। যেমন আজকাল মুসলিম সমাজে কুসংস্কার ঢুকেছে, বিজাতির সভ্যতা, যে মেয়ে পক্ষকে সবসময় চেপে রাখে, দমন করে রাখে, মজলুম নির্যাতিত মেয়ে পক্ষ সমস্ত দাবি দাবা আদায় করবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কোনো বংশীয় যদি লড়াই ঝগড়া হয় তো মেয়ে পক্ষকে একেবারে পিছে ছাড়বে, সুবহানাল্লাহ, হক না হক দেখা দেখি নেই, মেয়ে দিয়েছে সেই জন্য একবারে দাস গোলাম হয়ে গেছে, লাঞ্ছিত অপদস্ত। তো জাহিলি যুগের চরিত্র, কোরআনে শেখার বিষয় রয়েছে, শিখতে হবে, সংশোধন করতে হবে। আর শুধু কালেমা পড়া মুসলিম আর নামাজটা মোটামুটি পড়লাম হয়ে গেলেন, জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে দিন ইসলামের বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক ন্যায় নীতি কায়েম করে ইনসাফ করতে হবে, মেয়ে পক্ষ বলি দুর্বল কেন হবে? মেয়ে পক্ষ যদি ন্যায্য পথে থাকে তাহলে আপনি লাঞ্ছিত অপদস্ত, তাদেরকে কেন লাঞ্ছিত করবেন? আপনি মেয়ে পক্ষের কাছে কেন আপনি ধন দৌলত নেবেন, যৌতুক নেবেন? হারাম, কাপুরুষের কাজ, কোনোদিন বরকত আল্লাহ দেবেন না এতে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন যে তোমরা তো ছেলে ভালোবাসো, মেয়েকে বরদস্ত করতে চাও না, আর আল্লাহর জন্য শুধু মেয়ে নির্ধারিত করলে যে আল্লাহর ভাগে মেয়েটি দিয়ে দিলে, যে ফেরেশতা আল্লাহর মেয়ে, আরে আল্লাহর ছেলেও দিতে দু চারটা, যেমন ইহুদি নাসারারা করেছে, ইহুদিরা ওজারিকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে আর খ্রিস্টানরা ঈসাক আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, তোমরা শুধু মেয়ে আর মেয়ে করে দিলে কেন? তার মানে আরব মুশরিকরা ফেরেশতাদের লিঙ্গ মানত আর ফেরেশতাদের সম্পর্কে বলতো এরা সব নারী জাতি, অথচ ফেরেশতাদের কোনো লিঙ্গ নেই, লা ইউযাক্কারু ওয়া লা ইউআন্নাসু, না স্ত্রী লিঙ্গ না পুরুষ লিঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তার ইবাদত বন্দীগির জন্য সৃষ্টি করেছেন, তাদের কাজই হচ্ছে ইবাদত বন্দী করা, মানুষের মতো আর জিনের মতো না, যে পাপ শক্তি তাদের মধ্যে আছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টি জগতে বিভিন্ন দায় দায়িত্ব তাদেরকে দিয়েছেন, সেগুলি তাদের সম্পাদন করা হচ্ছে, তাদের ইবাদত এবং তাসবিহ তাহলিল করা হচ্ছে তাদের কাজ, আল্লাহর আদেশ মেনে চলা হচ্ছে তাদের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আম খালাকনাল মালায়েকাতে ইনাসা, নাকি আমি ফেরেশতাদেরকে নারী জাতি করে সৃষ্টি করেছি? তোমরা জানো যে ফেরেশতারা নারী, নর নয়, অহম শাহেদুন, যখন আমি ফেরেশতাদের সৃষ্টি করি তখন তোমরা সাক্ষী ছিলে, দেখেছো নাকি কিভাবে এইসব কথাবার্তা বলো? আলা ইন্নাহুম মিন ইফকিহিম লা ইয়াকুলুন, শুনে রাখো যে এরা একেবারে মিথ্যা কথা বলছে। ওয়ালাদাল্লাহ, যে আল্লাহ পাক সন্তান জন্মেছে, আল্লাহ পাকের সন্তান সন্ততি রয়েছে, এই কথা একেবারে মিথ্যা রচনা করেছে। ওয়া ইন্নাহুম লা কাযিবুন, এরা হচ্ছে মিথ্যাবাদী। আস্তাফাল বানাতে আলাল বানিন, আল্লাহকে যদি নিতেই হইতো ছেলে মেয়ে, তো দুই রকমই নিতেন, মানুষ দুই রকম পছন্দ করে। তোমাদের ধারণায় আল্লাহ পাক মেয়েকে মনোনীত করেছেন, বাছাই করেছেন আলাল বানিন, ছেলেদের ওপর, ছেলে সন্তানের ওপর, ছেলে সন্তান নয় মেয়েকেই প্রাধান্য দিয়েছেন তিনি। মালাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হয়ে গেছে, কেমন তোমরা অবিচার করছো? আফালা তাযাক্কারুন, তোমরা উপদেশ নাও না? আমলাকুম সুলতানুম মুবিন, নাকি তোমাদের কাছে সুস্পষ্ট কোনো দলিল প্রমাণ রয়েছে, কোনো কিতাব নাজিল হয়েছে, যে কিতাবে লেখা আছে ফেরেশতারা আল্লাহর মেয়ে, আছে এমন কোনো কিতাব ধর্মীয় গ্রন্থ? ফাতু বি কিতাবিকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা সত্যবাদী হইলে হে কাফের মুশরিকরা, তোমাদের ওই কিতাবটা নিয়ে এসে একবার পড়ে শোনাও। ওয়া জাআলু বাইনাহু বাইনাল জিন্নাতি নাসাবা, এই আরব মুশরিকরা আল্লাহর মাঝে এবং জিনদের মাঝে বংশীয় সম্পর্ক স্থাপন করেছিল। কিরকম রিলেশন, এর একটি তাফসির করা হয়েছে যেটা প্রসিদ্ধ, আর আশা করি সেটাই সঠিক। সেটা হচ্ছে তাদের ভ্রান্ত ধারণা, কুফুরি কথা, যে আল্লাহ পাক কোনো জিন নিয়ে একে বিয়ে করেছে, কোনো মহিলা জিনকে আল্লাহ বিয়ে করেছে, বিয়ে করার পর যার ফলে একটা প্রজন্ম জন্মেছে যেটা হচ্ছে মালায়েকা ফেরেশতা। ওয়াজালু বাইনাহু বাইনাল জিন্নাতি নাসাবা ওয়ালাকাদ আলিমাতিল জিন্নাতু, অথচ জিনেরা জানে যে ইন্নাহুম লা মুহজারুন, তাদেরকেও আল্লাহর শাস্তিতে হাজির করা হবে। জিনদের মধ্যে যারা অবাধ্য, কাফের, মুশরিক, পাপিষ্ট, বেনামাজি, গুনাহগার, খুনি, তাদেরকে জাহান্নামে উপস্থিত করা হবে। তাহলে আল্লাহর যদি আত্মীয়তা থাকতো জিন বংশের সাথে, তাহলে আত্মীয়কে কেউ শাস্তি দেয়? আল্লাহ দিতেন না শাস্তি তাহলে? সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, যা তারা রচনা করে আর বলে বেড়ায় তা থেকে আল্লাহ পাক পাক পবিত্র। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে আল্লাহ পাকের খাঁটি বান্দা, যারা একনিষ্ঠ বান্দা, তাদেরকে জাহান্নামে হাজির করা হবে না, বা তারা এরকম মিথ্যা কথা রচনা করে না। ফাইন্নাকু মা তাবুদু, তোমরা এবং তোমরা যেসবের পুজো করো, মা আন্তুম আলাইহি বিফাতে নিন, আল্লাহ পাক রব্বুনা বলছেন ফাইন্নাকু মা তাবুদুন, আরব মুশরিকদেরকে সম্বোধন করে বলছেন যে তোমরা যেসবের পূজা করো, এরা আর তোমরা মানব জাতিকে ফিতনায় ফেলতে পারবে না, তাদেরকে বিভ্রান্ত করতে পারবে না, তবে ওকেই বিভ্রান্ত করতে পারবে যেই যে স্বেচ্ছায় ওটা কবুল করে নেবে। জবরদস্তি তোমাদের মধ্যে এই ক্ষমতা নেই যে তোমরা বিভ্রান্ত করে দেবে। ইল্লা মানহুয়া সালিল জাহিম, তবে যেই ব্যক্তি জাহান্নামের পথকে বেছেই নিয়েছে, পাপের পথ, গুনার পথকে বেছে নিয়েছে, তাদেরকেই গুমরা পথভ্রষ্ট তোমরা করতে পারবে, আর তোমাদের বাতেল উপাস্যরা, ভণ্ডরা করতে পারবে। এখানে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের কোরআন বুঝার এবং তার মোতাবেক জীবনযাপনে তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আরাফতুল্লাহা রাব্বি আশরাকা আন-নূরু বিকলবি মালা আল-বিশরু হায়াতি মুল আদা আল্লাহু দারবি ইয়া লা সাআদি ওয়া হানাই ইয়া লা ফাওজি ওয়া আলাই العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلو حلو حلو حياتي مذ عرفت الله ربي أشرق النور فلتر كله پاني بشدت هاي ڈائلاسيس كله رقت بشدت هاي تاب دلي شونا بشدت هاي আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও, যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিএস টিভি কে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল্রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B151TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 01132301, ইউরো অ্যাকাউন্ট নম্বর 01132302, ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর 01132303, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBOBZB22, IBAN ZB52, LOID 3096-3401-024192. টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 44208-2424-321।